চোদ্দই ফেব্রুয়ারি ২০২০ জুমার পরের মজলিসে হাফিজ রকিবুল হাসানের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামদ বরকাতহুম এই কবিতার আজিম শান ব্যাখ্যা পেশ করেছেন। আল্লাহ পাকের গভীর মহব্বতে লেখা আমার প্রান্তীয় শাইখ ও মুর্শিদ কুতুবে আলম আরিবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামদ বরকাতহুমের লেখা। দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম রোড হয়ে পোস্তগোলা ব্রিজের দিকে আসার পথে মাইক্রোতে বসে কবিতার নাম হৃদয় আরো সে ২০২০ এই জাহানে সবচেয়ে বেশি মজা পাইছি জিদার কোন জাহানে থাকি সেই সন্নিধ মহিমায় এই জাহানে সবচেয়ে বেশি মজা পাইছি জিদার এই জাহানে সবচেয়ে বেশি মজা পাইছি জিদার কোন জাহানে থাকি সেই সন্নিধ মহিমায় এই জাহানে সবচেয়ে বেশি মজা পাইছি জিদার এই জাহানে সবচেয়ে বেশি মজা পাইছি জিদা মজা গো সিরদা বলল এই জাহানে সবচেয়ে বেশি মজা গো সিজদা এই জাহানে সবচেয়ে বেশি মজা গো সিজদা কোন জাহানে থাকি সেই সন্নিধ মহিমায় এই জাহানে সবচেয়ে বেশি মজা গো সিজদা এই জাহানে সবচেয়ে বেশি মজা গো সিজদা কসম খোদার হৃদয় থাকে সিজদায় তাহার সাথে কসম খোদার হৃদয় থাকে সিজদায় তাহার সাথে মনে হয় গো তখন আমি নিশ্চয়ই জান্নাতে কসম খোদার হৃদয় থাকে সিজদায় তাহার সাথে মনে হয় গো তখন আমি নিশ্চয়ই জান্নাতে কসম খোদার মধুর সাগর জিকিরের কিনিমি নিব না কো সিংহাসন দিয়ে সেই জিনি কসম খোদার মধুর সাগর জিকিরের কিনিমি নিব না কো সিংহাসন দিয়ে সেই জিনি নিব না কো সিংহাসন দিয়ে সেই জিনি এই জাহানে সবচেয়ে বেশি মজা গো সিজদা কোন জাহানে থাকি সেই সন্নিধ মহিমায় এই জাহানে সবচেয়ে বেশি মজা গো সিজদা। হাটি চলি এই জামিনে হৃদয়ার রোষে, হাটি চলি এই জমিনে হৃদয়ার রোষে, মঞ্জিল কোথায় দর্শককে দেখে মানব পার রোষে, হাটি চলি এই জমিনে হৃদয়ার রোষে, মঞ্জিল কোথায় দর্শককে দেখে মানব পার রোষে, এই পৃথিবী এই নজরে জলওয়ারি মেলা, যেদিকে তাকাই সর্বদিকে নূরের খেলা, এই পৃথিবী এই নজরে জলওয়ারি মেলা, যেদিকে তাকাই সর্বদিকে নূরের খেলা। তাহার ভালোবাসা বুকে রহি সদা সুখে, পাপিষ্ঠ লোক সিংহাসনে রহে গো দোজখে, তাহার ভালোবাসা বুকে রহি সদা সুখে, পাপিষ্ঠ লোক সিংহাসনে রহে গো দোজখে, হে বন্ধু হে পথের যাতে, হে বন্ধু হে পথের সাথী, ও হে মুসাফির অশুগুরি তাহার সাথে সম্বন্ধ নিবি, হে বন্ধু হে পথের সাথী, ও হে মুসাফির অশুগুরি তাহার সাথে সম্বন্ধ নিবি, এই জাহানি সবচেয়ে বেশি মজা পাইছি জিদাই, এই জাহানি সবচেয়ে বেশি মজা পাইছি জিদাই, কোন জাহানে থাকি সেই সান্নিধ্য মহিমা, এই জাহানে সবচেয়ে বেশি মজা গোছি জিদাই, এই জাহানে সবচেয়ে বেশি মজা গোছি জিদাই, এই জাহানে সবচেয়ে বেশি মজা গোছি জিদাই, এই জাহানে সবচেয়ে বেশি মজা গোছি জিদাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জাহানে সবচেয়ে বেশি মজা করছি আজি ভাবনা, আল্লাহর সঙ্গে যে সময় কাটে সেটাই সবচেয়ে মজাদার। হ্যাঁ, আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে ও মেরে লম্হাত জো গুজরে খুদা কি ইয়াদ মে, বস ওই লম্হাত মেরি জিস্ত কে হাসিল রহে, জীবনের যে সময়গুলো আল্লাহর সঙ্গে কাটলো সেটাই আমার জীবনের সবচেয়ে দামি মুহূর্ত, বরং সেটাই আমার জীবন। আল্লাহর সঙ্গে যে জীবন কাটে না সেই জীবন কোনো জীবনই না, মানুষের জীবন না, হ্যাঁ, আল্লাহর সামনে বন্দেগি করার তৌফিক অনেক বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় বাদশাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহ আল্লাহ পাকের বন্দেগি, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর সামনে দোয়া মোনাজাত, আল্লাহ পাকের কদমে সিজদা, সবচেয়ে বড় বাদশাহ। হ্যাঁ, এজন্য আউলিয়া ইকরাম যারা আল্লাহ পাকের প্রেমিক বান্দা, তারা তাদের অন্তরে ধারে কাছেও থাকে না কোনো কুরসির মহব্বত, কোনো সিংহাসনের মহব্বত, ভালোবাসা। এটা দিয়ে কী করবে, সিংহাসনের ভালোবাসা দিয়ে কী করবে? সিংহাসন সিংহাসনওয়ালার কাছে থাকুক, আমাকে সিজদা করতে দাও আমার মাওলার কদমে, আমাকে আমার মাওলার নাম ডাকতে দাও, মাওলার বন্দেগী করতে দাও। এক এক মুমিন, এক আল্লাহওয়ালা যখন সে কোরআনে পাক নিয়ে বসে তেলাওয়াতে নূরের কোন জাহানে সে হারায় যায়, নূরের এক জাহানে হারায় যায়, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এজন্য আসল তো এই যে ভাই, যে তাকওয়ার জিন্দেগি বানাই, মানুষ যখন মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, গুনামুক্ত জিন্দগিওয়ালা হয়, তো দিনের এক এক আমলের ভিতরে ভীষণ মজা পায়। ইবাদত বন্দেগীর প্রতিটি বিষয়ের মধ্যে জান্নাতের মজা দুনিয়াতেই পাওয়া যায় যখন সে সত্যিকার দিনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন, আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হওয়ার তরিকা হলো গুনামুক্ত জিন্দেগি বানাই, শরীয়তের হুকুম মোতাবেক জিন্দেগি বানাই, হ্যাঁ, এবং বেশি বেশি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকি বেশি, চোরের সঙ্গে থাকা না আল্লাহওয়ালাদের সঙ্গে থাকা, হ্যাঁ, যে ভাই দুষ্ট লোকের সঙ্গে থাকা, দুষ্ট লোকের সঙ্গে থাকতে তো মানা করছেন, নিষেধ করছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম, যে রসুল সাল্লাহ আলু আসলাম বলছেন দুষ্ট লোকের সঙ্গে থাকবা না, ভালো লোকের সঙ্গে থাকো, ভালো লোক যে লোক মাওলার লোক সে হলো ভালো লোক, যে লোক মাওলার লোক সে লোক ভালো লোক, মাওলার লোকের সঙ্গে থাকো, তো মাশাআল্লাহ এক এক মুহূর্ত দামি ফের। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, ওয়া সুবহানাল্লাহ। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068 69, 8068 69, 01715 8068 69, বলো ভাই 01715 8068 69, অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।